الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة نام হচ্ছে سورة الإخلاص سورة الإخلاص এই সুরার নাম অন্যান্য সুরার নাম চাইতে একটু ব্যতিক্রম। যেমন সুরাতুল ফালাকের নাম নামকরণ হয়েছে একটি শব্দকে নিয়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, আল ফালাক শব্দটিকে নিয়ে। সুরায় নাস আন্নাস শব্দটি কয়েকবার এসেছে ওই সুরাই, তো আন্নাস নিয়ে নামকরণ হয়েছে। সুরাতুল ফাতিহা ওই রকমই, এর চাইতে আরেকটু ব্যতিক্রম। সেটা হচ্ছে যে এই সুরা দিয়ে কোরআনে করিম আরম্ভ হয়েছে, ফাতিহা মানে আরম্ভ করা, এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা। তাহলে কারণ আলাদা আলাদা হয়ে গেল, এখানে আর শব্দ দিয়ে নামকরণ হয়নি। আল ফাতিহা শব্দ সুরা ফাতিহার মধ্যে নেই, আছে কি? নেই। কিন্তু সুরা ফাতিহার আরেকটি নাম সুরাতুল হামদ, সেটি আলহামদকে নিয়ে নামকরণ হয়েছে, ঠিক না? সুরা ইখলাস, এই কুল হু আল্লাহু আহাদের মধ্যে আল ইখলাস শব্দ নেই, কিন্তু এই সুরার নাম হচ্ছে সুরাতুল ইখলাস। এখানে তাহলে কোন শব্দকে সামনে রেখে নামকরণ হয়নি, নামকরণ হয়েছে এর বিষয়বস্তুকে সামনে রেখে। সুরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ, এই সুরার নাম সুরাতুল ইখলাস কি নিয়ে রাখা হয়েছে? তাহলে বিষয়বস্তু কোরআনে কারিমের এই সুরার আলোচ্য বিষয়, আল্লাহ কি বলেছেন এই সুরায়, তার বিষয়বস্তুকে সামনে রেখেই এর নামকরণ হয়েছে। কারণ এই সুরার বিষয়বস্তু হচ্ছে ইখলাস, অর্থাৎ আল্লাহর জন্য সমস্ত ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করা, আল্লাহর জন্য সমস্ত ইবাদত বন্দেগী খালেস করা, নিখুঁত নির্ভেজাল করা, যা হচ্ছে তাওহীদ। তাওহীদ ইখলাস এগুলি একই কথা। তাওহীদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা, একত্ব বিশ্বাস, একত্বের বাস্তবায়ন, ওইরকম ইখলাস মানে সবকিছুকে, বান্দার সমস্ত আকীদা আমলকে আল্লাহর জন্য খাস করা, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা রাখা এবং সমস্ত আমল কাজকর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য করা। তো এই সুরার বিষয়বস্তু হচ্ছে ইখলাস, অর্থাৎ আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ। এই সুরায় আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের কথা, তার গুণাবলীর কথা উল্লেখ করেছেন। এই সুরা নাজেল হওয়ার কারণ সম্পর্কে মুসনাদে আহমদে আর তিরমিজিতে একটি হাদিস রয়েছে যে এই সুরার শানে নজুল যাকে বলা হয়, শানে নজুল মানে অবতীর্ণ হওয়ার কারণ, শান মানে কারণ, এজন্য আরবি তাফসিরে সেভাবে নজুল বলা হয়, সেভাবে নজুল মানে নাজেল হওয়ার কারণ। আর শানে নজুল কথাটি আমাদের দেশের মানুষে বেশি বুঝে, উর্দু থেকে নিয়ে বাংলায় শানে নজুল মানে কোন ক্ষেত্রে নাজুল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজুল হয়েছে এই সুরা। এ সম্পর্কে মুসনাদ আহমদে যে হাদিসটি রয়েছে, ওবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় জিজ্ঞাসা করেছিল যে সিফ লানা রব্বাক। এই সুরা হচ্ছে মক্কি সুরা, সুরাতুল ইখলাস ওয়াহিয়া মক্কিয়া। মক্কি সুরা মানে কি? মক্কায় নাজুল হয়েছে। যদি মক্কার বাইরে কোথাও কোন সফরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল হয় তাহলে কি হবে? ওর নাম হিজরতের পূর্বে যেসব সুরা নাজিল হয়েছে, সে মক্কা নাজিল হোক অথবা তাইফে গিয়ে নাজিল হোক, আরাফাতে নাজিল হোক, বাইরে নাজিল হোক, তাই হচ্ছে মক্কি। আর মাদানী সুরা হিজরতের পর যেসব সুরা নাজিল হয়েছে, সে খাইবারে গিয়ে নাজিল হোক, আর হুদাইবিয়ার সন্ধিতে গিয়ে নাজিল হোক, আর তাবুকের যুদ্ধে গিয়ে নাজিল হোক, সফরে নাজিল হোক, আর মদিনায় মুকিম থাকা অবস্থায় নাজিল হোক, যেখানে নাজিল হোক না কেন। কিন্তু যদি ওই ব্যাখ্যা করতে যান যা মক্কায় নাজিল হয়েছে মক্কি, যা মদিনায় নাজিল হয়েছে মদানী, তাহলে তৃতীয় বেশ কিছু আয়াত যেগুলি সফরে নাজিল হয়েছে ওগুলোর নাম কি দিবেন? এই জন্য ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাই আবার সুরা নাজিল হওয়াকে আরেক ভাগে ভাগ করেছেন, সাফারি আর হাওদারি। মানে মকিম অবস্থায় যা নাজিল হয়েছে তার নাম হাওদারি, মক্কায় অথবা মদিনায়, আর সফরে যেগুলো নাজিল হয়েছে সাফারি। তো সবাই না গিয়ে প্রসিদ্ধ যেটি ভাগ সেটি হচ্ছে মক্কি জীবনে যা নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, অর্থাৎ হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে তা মক্কি। আর মদিনার জীবনে যা নাজিল হয়েছে মদিনার বাইরে হোক আর মদিনার মধ্যে হোক তা হচ্ছে মাদানী। এই সুরা মক্কি সুরা। মুশরিকরা জিজ্ঞাসা করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া মুহাম্মদ উনসিব লানা রাব্বাক, আরেকটি রায় রয়েছে সিফ লানা রাব্বাক, আপনার রব যাকে আপনি বলছেন যার ইবাদত করতে হবে একমাত্র, তার আপনি নসাব বয়ান করেন বা তার বিবরণ আমাদের সামনে পেশ করেন, তিনি কে, তার মাতা পিতার নাম কি। এই হচ্ছে নসাব মানে বংশ পরম্পরা, যেটাকে বলা হয় নসাব মানে হচ্ছে বংশ পরম্পরা, বংশ পরিচয় দেন। ফানজাল আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কোনো কথা বলতেন না, ওমা ইয়ান্তিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী নাযিল হলে তখন জবাব দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের এই প্রশ্নের উত্তর নাজল করলেন, জবাব নাজল করলেন এই সূরা ইখলাস। কুল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানিয়ে দেন, বলে দেন তাদেরকে, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক। আহাদ, ওয়াহেদ মানে এক, আহাদ ওর মধ্যে আরো অর্থের অতিরিক্ত অর্থ রয়েছে, যেটাকে মুবালাগা বলা হয় আরবিতে, অতিরিক্ত অর্থ। ওয়াহেদ মানে এক কিনা, কিন্তু আহাদ, হ্যাঁ, ওয়াহেদ চাইতে বেশি ওতে তাগিদ রয়েছে। আল্লাহ এক ও একক, আল্লাহর একটি গুণ বর্ণনা করা হলো যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর ওয়াহদানিয়াত এখান থেকে বলা হয়, আল্লাহর একত্ব এই আহাদ থেকে। তাহলে আল্লাহর একত্ব এখানে ঘোষণা করা হলো, এই আয়াত থেকেই ইখলাস প্রমাণ হয় যে আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিন তার গুণে এক, তার এবাদত বন্দীগীর ক্ষেত্রে আল্লাহর একত্ব হইতে হবে, তিনি এক, একমাত্র তার এবাদত বন্দী করতে হবে। জি, তার যতগুলি গুণ রয়েছে সবগুলিতে তিনি একই একক, আর কেউ অংশীদার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, আল্লাহুস সামাদ, এবং সেই আল্লাহ হচ্ছেন আস সামাদ। সামাদ শব্দের অর্থ কি, এত ব্যাপক যে এই অর্থ নিয়ে অনেক তাফসীর রয়েছে, সবগুলি সারমর্ম, মানে ব্যাপক অর্থ সামাদ, তা আপনাদের সামনে আমি বর্ণনা করছি। সামাদের একটা দিক হচ্ছে যে আল কামেল ফিস সিফাত, মানে যিনি তার গুণাবলীতে পরিপূর্ণ, যিনি তার গুণাবলীতে পরিপূর্ণ। তাহলে গুণাবলীর ক্ষেত্রে যিনি পরিপূর্ণ, তিনি কি অন্যের মুখাপেক্ষী, যার সবগুলি গুণ পূর্ণ মাত্রায় রয়েছে, শক্তি পূর্ণ মাত্রায় রয়েছে, এলেম পূর্ণ মাত্রায় রয়েছে, মানে কোনো ত্রুটি নেই, জি, শ্রবণ শক্তি পূর্ণ মাত্রায় রয়েছে, দৃষ্টি শক্তি পূর্ণ মাত্রায়, আল্লাবাসির কিনা তা পূর্ণ মাত্রায় রয়েছে, আল্লাহ নাম কাদির কুদরতে পূর্ণ মাত্রা, তিনি কুয়া কাউই তিনি পূর্ণ মাত্রায়, আলগানি তা পূর্ণ মাত্রায়, আল্লাহ রাব্বুল আলামিন যত মাগফিরাত, আল্লাহ রাব্বুল গাফফার বা গাফুর তা, তাহলে মার্জনা করা তা পূর্ণ মাত্রায়, আল্লাহর নাম রহমান দয়া তাহলে পূর্ণ মাত্রায় রয়েছে, ঠিক না? তো এইভাবে যতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম রয়েছে, 99টি নাম আছে না, ওগুলি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, সেগুলি আল্লাহর কি পূর্ণ মাত্রায় রয়েছে, এ হচ্ছে সামাদের অর্থ, একটি অর্থ। যখন পূর্ণ মাত্রায় আল্লাহর সত্তায় সমস্ত গুণগুলি রয়েছে, তাহলে তিনি কারো মুখাপেক্ষী কি না, কারণ কোন ব্যক্তি যদি সে পূর্ণ মাত্রায় যদি শক্তিমান হয় বা তার গুণগুলি সব পূর্ণ মাত্রায় হয়, তাহলে কারো মহতাজ হবে না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, না মানুষ, না জিন, না ফেরেশতা, না কোনো মালায়েকা, না কোনো জিন আছে, না কোনো মানুষ আছে, যে তার গুণাবলীতে তিনি পূর্ণ মাত্রায় রয়েছেন, এরকম কেউ নেই। কিছু না কিছু ত্রুটি আছে, শক্তির দিক দিয়ে কোন নবীকে নিয়ে নেন, পূর্ণ মাত্রায় যদি শক্তির দিক দিয়ে হতেন তাহলে তাকে ঘুম আসত না, পূর্ণ মাত্রায় শক্তি, তাহলে আবার ক্লান্তি কিসের, তন্দ্রা কিসের, ঘুম কিসের, আবার শত্রু আবার কি করে আহত করতে পারে, ঠিক না? শত্রু কি করে আবার ঘেরাও করতে পারে, শত্রু থেকে হেফাজতের জন্য বাঁচার জন্য তাকে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় কি করে যেতে হয়, যদি পূর্ণ মাত্রায় তার যদি গুণ থাকে, তাহলে এগুলি কোনো প্রয়োজন ছিল না, এগুলি হয়েছে না হয়নি আম্বিয়া এবং রাসূলদের ক্ষেত্রে, এমনকি শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আস-সামাদ অর্থাৎ আল কামিল ফিস সিফাত, এই কথাটি বলছিলাম আপনাদের, আবার ফিরিয়ে দিই যে সামাদের অর্থ নিয়ে অনেক কথাই রয়েছে, দুইটি কথাই সবগুলি অর্থ চলে আসবে, আর এই দুইটি কথা মনে রাখবেন। একটি হচ্ছে যে সামাদ মানে আল কামেল ফিস সিফাত, যিনি তার গুণসমূহে বা গুণাবলীতে কামেল পরিপূর্ণ, তার গুণে কোন রকমের ঘাটতি নেই, যতগুলি তার গুণ রয়েছে, যে কোনো গুণ আল্লাহর বলবেন, যেমন তিনি পাক পবিত্র পুরো মাত্রায় পাক পবিত্র, তিনি কবির বা আকবর পূর্ণ মাত্রায় তিনি আকবর, তিনি কাদির পূর্ণ মাত্রায় তিনি কাদির। আপনারও শক্তি আছে, আমারও শরীরে শক্তি আছে, জিনেরও শরীরে শক্তি আছে, ফেরেশতারও শক্তি আছে, কিন্তু সীমিত, তাদের এলম আছে, আমারও এলম আছে, আপনারও এলম আছে, কোন সাবজেক্টে কারো এলম আছে, কোন সাবজেক্টে কারো এলম আছে, কিন্তু সীমিত, আল্লাহর এলম আলিম ওয়াসে পূর্ণ মাত্রায়। এইভাবে সমস্ত গুণগুলিকে নিয়ে নেন, একটি অর্থ হল আল কামেল ফিস সিফাত, তাহলে যিনি পূর্ণ মাত্রায় তার গুণাবলীতে মানে সম্পূর্ণ, কোন রকমের অসম্পূর্ণতা নেই, তিনি কারো মুখাপেক্ষী মোহতাজ হবেন কি না, তাহলে আল্লাহ রাব্বুল এই জন্য কারো মুখাপেক্ষী নন, এক অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহু যে তাফসির করেছেন, বড় করে বলেছেন, সেই তাফসিরের খোলাসা বলছি। দ্বিতীয় দিক হচ্ছে যে সারা বিশ্বের যত সৃষ্টি জগৎ রয়েছে, মখলুকাত রয়েছে, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল যার মুখাপেক্ষী তাকে সামাদ বলা হয়। আসমাদ আল্লাযী ইয়াসমাদু ইলাইহিল খালায়েক কুল্লুহা, সমস্ত মখলুক সৃষ্টি রাজি যার মোহতাজ মুখাপেক্ষী তাকে সামাদ বলা হয়, সবাই তার মোহতাজ। এ অর্থের উপর চিন্তা করুন, মানুষ আল্লাহর মুখাপেক্ষী, জিন আল্লাহর মুখাপেক্ষী, ফেরেশতা আল্লাহর মুখাপেক্ষী মোহতাজ। তাহলে এই সৃষ্টির মধ্যে সেরা বলা যেতে পারে এই তিনটি জাত, বনি আদম আর বনুল জিন আর মালাইকা। তাহলে এরাই যদি আল্লাহর মোহতাজ হতে, বাকি অন্যান্য সৃষ্টি মখলুকাত সবগুলি আল্লাহর মোহতাজ। ইন্নাল্লাহ ইউমসিকু সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, তাহলে আকাশ জমিন যে বিশাল তাও আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করে রয়েছেন, না হলে সব ধ্বংস হয়ে যেত। তাহলে এগুলো সব মোহতাজ, আকাশ মোহতাজ, জমিন মোহতাজ, পাহাড় পর্বত মোহতাজ, সবকিছু কিছু মোহতাজ, সমুদ্র মোহতাজ, পানি মোহতাজ, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী। তাহলে দুইটি অর্থ হলো, একটা হচ্ছে তিনি গুণের দিক দিয়ে সম্পন্ন, আর আরেকটি হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই জন্য এই এতটি কথাকে এক অর্থে এইভাবে বলা হয় যে আল্লাহুসসামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী বা মুখাপেক্ষহীন, কারো মুখাপেক্ষী নন এবং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী, হচ্ছে সামাদের অর্থ। আল্লাহ 99টি নামের একটি নাম হচ্ছে সামাদ। তাহলে কোন ব্যক্তির নাম আপনি আব্দুস সামাদ রাখেন, আল্লাহুসসামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, কারো জনক নন, জনক নন মানে তার কোন সন্তান নেই, লাম ইয়ালিদ মানে তার থেকে কোন সন্তান সন্ততি জন্মায়নি, ওয়া লাম ইউলাদ আর তিনি জাতক নন মানে কারো সন্তানও নন, জাতক নন, তাকে কেউ জন্ম দেয়নি, না তিনি ওয়ালেদ, লাম ইয়ালিদ মানে তিনি ওয়ালেদ নন, জন্মদাতাও নন, আর তিনি মাউলুদ নন, লাম ইউলাদ মানে মজহুলের সেগা থেকে মাউলুদ ইসি মফুল, তিনি মাউলুদ নন মানে তাকে কেউ জন্ম দিয়েছে, জাতক তিনি, তার জন্ম হয়েছে কোনদিন তাও না, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তর্জমা করি, তারপর বাকি তফসিলগুলি করব। এবং তার কেউ সমতুল্য নেই, লাম ইয়াকুল্লাহু তার কেউ নেই কুফুয়ান, আহাদ মানে কেউ, তার নেই কেউ কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ, কাফা আ মানে বরাবর হওয়া, আর ওখান থেকে কুফুয়ান। এই জন্য ফেকার কিতাবে দিতে আছে কুফুর মাসলা, বিয়ে শাদীর ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে কি মাসলা আছে, কুফুর মাসলা, তাঁতি সৈয়দের শেখের পাঠানের ইয়ে হবে কিনা, কুফু হবে কি হবে না, এগুলি মাসলা ফেকার কিতাবে আছে, এগুলি ফেকার মাসলা মাসাইল ইঙ্গিত করলাম। এগুলি ইসলামে কুফু না, ইসলামে কুফু হচ্ছে ইসলাম আর তাকওয়া, ইসলাম এবং তাকওয়া, এটি হচ্ছে ইসলামের কুফু। যদি মুসলিম হয় তাহলে কুফু, তাকওয়া যদি থাকে তাহলে কুফু, আর যদি তাকওয়া না থাকে তো কুফু নাই। ধরেন একটি যুবক, একজন যুবক সে মুত্তাকি পরহেজগার, আর একজন মেয়ের সাথে যুবতীর সাথে বিয়ে বা বিবাহ সাথে কথাবার্তা বলছেন, তার মধ্যে দিনদারি তাকওয়া নেই, পর্দা নেই, তাহলে কুফু নাই যায়, এটি হচ্ছে ইসলামের কুফু। আসলে মানে তার বরাবর নয়, তার সমতুল্য না, তার যোগ্য না, কুফু মানে। এদিকে খেয়াল রেখে বিবাহ সাই দিতে হবে, যে একটা ভালো ছেলে দিনদার ধার্মিক ছেলেকে একটা ফাঁসেকা বেহাইবে পর্দা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, না কুফু না। এইরকমই যদি একটি মেয়ে যদি দিনদার পরেজগার হয় তাহলে তার জন্য একটা এমন ছেলে যে দিনদারি নেই পরেজগারি নেই সে তাহলে কিনা কুফুর না। কিন্তু বংশীয় কুফুর যে আলোচনাগুলি ফেকার কিতাবিতে আছে সেগুলি ফোকাহাদের ব্যক্তিগত রায়, ব্যক্তিগত মতামত, এগুলির ভিত্তি শরীয়তে নেই, কোন একটি হাদিসও পাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে জাহাশ যাকে নবী সাল্লাম পরে বিবাহ করেছেন উম্মুল মুমিনিন, তাই না, জায়না বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তার বিয়ে দিয়েছিলেন কার সাথে, যায়েদ ইবনে হারেসা, গোলাম, গোলাম নবী সাল্লাম যাকে পুত্র বানিয়েছিলেন, জি, যখন জাহিলিয়াতের যুগে পুত্র বানানো, কোন কাউকে পুত্র বানানো, পশুপুত্র করা জায়েজ ছিল, এরকম জায়েজ ছিল যে এমনকি ওয়ারেস হতো, উত্তরাধিকারী হতো, সেটা ইসলামে রহিত ঘোষণা করা হয়েছে, না এটা ইসলামে জায়েজ নেই। তো তার সাথে বিবাহ দিয়েছিলেন, যদিও দাম্পত্য জীবন তাদের সুখী হল না, চলতে পারল না, তখন তালাক হয়ে গেল। তালাক হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বিয়ে দিলেন, হ্যাঁ, যাওয়াজনা কাহা লিকাইলা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজুন ফি আদিয়ায়ে আজওয়াজিহিম, জি, আমি আল্লাহ বিয়ে দিয়ে দিলাম হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে জায়নাবের, যাতে করে কি জন্য বিয়ে দিলাম, জাহেলি যুগ মনে করতো যে ছেলে হয়ে যায় ছেলের বউকে বিয়ে করলো, হারাম, অপরাধ করলো, এই ভ্রান্ত ধারণা যাতে দূর হয়ে যায় বাস্তবে, শুধু মাসলা নয় বাস্তবে, যাতে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বিয়ে করেছেন, সুতরাং আমাদের জন্য কোনো আপত্তি নাই। কাউকে যদি ছেলে বলে যে আমার ছেলে, আমার ছেলে বানানো ছেলে, আর তার ছেলে সে স্ত্রীকে মানে বানানো ছেলে স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে সেটি তার বউ না, পুত্রবধূ নয়, সুতরাং তাকে বিয়ে করতে পারবে। কিন্তু আপন ছেলে যদি হয় পুত্রবধূকে বিয়ে করতে পারবে না, হালা আইলো আপনা এরকম আল্লাহ হারাম করেছেন। আসল বিষয়ের দিকে ফিরে আসি, আল্লাহ কি বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কেউ কি নেই সমতুল্য বা সমকক্ষ নেই। তো এই আয়াত আল্লাহ রাব্বুল নাযিল করলেন যখন মুশরিকিনা কি বলেছিল যে অনসুব লানা রাব্বাকা বা সিফ লানা রাব্বাকা, তোমার রবের বংশ পরম্পরা বয়ান করো, তুমি যে রব রব করছো তোমার রব, আর আমাদের দেবী দেবতার সমালোচনা করছো যেগুলো ঠিক নাই, এদের পুজো পাঠ, তো তোমার রব কে, তার জন্ম কোথায়, কখন জন্ম, তার জন্ম বৃত্তান্ত বয়ান করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় এখন এই সূরার উপরে একটু করে তাফসীরের উপরে একটু কি করেন মনোযোগ লাগান, যে আল্লাহ রাব্বুল আলামিনের কয়টি গুণ বর্ণনা করা হয়েছে, কয়টি ইসলামিক আকীদা বর্ণনা করা হয়েছে। কারণ এই সূরা হচ্ছে সূরা ইখলাস, আকীদার সূরা, আল্লাহর জন্য আকীদাকে সঠিক করা, খালেস করা, আমলকে খালেস করা, ইবাদত বন্দেগীকে খালেস করা। প্রথম আল্লাহ রাব্বুলের গুণ বর্ণনা করা হয়েছে আহাদ, আল্লাহ একক, তাহলে আল্লাহর তাওহীদ বর্ণনা করা হয়েছে। তাওহীদ সম্পর্কে জানেন যে তাওহীদ তিন প্রকার, আলমাই কেন তাওহীদকে তিন ভাগে ভাগ করেছেন কোরআনে কারিমের আয়াত এবং হাদিসের আলোকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে কর্মে তার একত্ব, আল্লাহ রাব্বুলের কাজে কর্মে একত্ব, তাকে বলা হয় তাওহীদে রুবুবিয়াত। আল্লাহর কাজে কর্মে জি আল্লাহ সৃষ্টি করেন, তিনি একাই সৃষ্টি করেছেন, আল্লাহ লালন পালন করেন একাই, আল্লাহ রাব্বুল নিয়ন্ত্রণ করেন একাই, তাই না, আল্লাহ রিজিক দান করে রাজ্জাক হওয়া, এগুলো সব আল্লাহর কাজ। তো আল্লাহর কাজে আল্লাহর একত্ব হচ্ছে তাওহীদ রুবুবিয়াত, বান্দার কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব প্রতিষ্ঠা করা, অর্থাৎ বান্দার কাজকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা, এ হচ্ছে তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে ইবাদা। তাওহীদে উলুহিয়াত অপর নাম হচ্ছে তাওহীদে ইবাদা, কারণ বান্দার কাজকর্ম যেগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য করা হচ্ছে সেগুলি হচ্ছে ইবাদত, সুতরাং সেগুলিকে কার জন্য করতে হবে, একমাত্র আল্লাহর জন্য, তাওহীদ ইবাদা। আর তৃতীয় তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী যেভাবে কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন অথবা তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন, সেইভাবে বিনা বিকৃতি বিনা অস্বীকৃতি আর বিনা কিসে তাওয়িলে তার অর্থ অপব্যাখ্যা ছাড়া কি করা, তার জন্য বিশ্বাস করা এবং তার জন্য সাব্যস্ত করা। তো আল্লাহর একত্ব তাওহীদ এখানে বর্ণনা করা হয়েছে একটি আকীদা। দ্বিতীয় আকীদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সামাদ, সামাদ মানে বললাম কি যে তিনি কারো মুখাপেক্ষী নন এবং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, সবাই তার মুখাপেক্ষী, তিনি কার মুখাপেক্ষী নন, এই দ্বিতীয় আকীদা। তৃতীয় আকীদা বর্ণনা করা হয়েছে যে তার কোন সন্তান সন্ততি নেই, এই দিয়ে খণ্ডন করা হয়েছে তিনটি জাতির, তিনটি জাতি খণ্ডন করা হয়েছে, কারা তারা, ইহুদিদের, নাসারা খ্রিস্টানদের আর আরব মুশরিকদের, মক্কার বা আরবের মুশরিকদের, তাদের আকিদা তাহলে বদ আকিদা কি ছিল, ইহুদিরা বলতো ওয়াকালাতুল ইহুদ ওজাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো যে ওজাইর আল্লাহর পুত্র, ওয়াকালাতুন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলতো যে ঈসা মাসিহ আলাইহিস সালাম আল্লাহর পুত্র, সন অফ গড, তাদের ধর্ম বিকৃত হওয়ার পরে তারা এই বদ আকিদায় কুফুরি আকিদায় লিপ্ত হয়, এবং বর্তমান খ্রিস্টান জগতের এই হচ্ছে বদ আকিদা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী নন বরং আল্লাহর পুত্র, এই জন্য পুত্রের পূজা করে তারা। জি, তিন নম্বর কাদের কথা বললাম, আরব মুশরিকদের কথা, তাদের আকিদা কি, ওয়াজাআলুল মালায়েকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসা, আল্লাহ বলছেন তারা ফেরেশতাগণকে যারা ইবাদুর রহমান রহমানের বান্দা তাদেরকে এনাসান, তাদেরকে মহিলা বানিয়ে দিয়েছে, নারী বানিয়ে দিয়েছে, যে এরা সব কি আল্লাহর মেয়ে সব, আল মালায়েকা তো বানাতুল্লাহ, এই জন্য এই বলা হয়েছে। আর শাহিদু খালকাহু, যখন ফেরেশতা জগৎকে আল্লাহ সৃষ্টি করেন তখন কি তারা প্রত্যক্ষ করেছে দেখেছিল যেগুলি আল্লাহর মেয়ে সব, যে মেয়ে হিসেবে জন্মেছে, সাতুক তাবু শাহাদাতু মায়ুসালুন, তাদের এই সাক্ষ্য এই সব কথাকে লিখা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতে, তোমরা এই আকীদা কোত্থেকে পেয়েছিলে, কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানে বহু আয়াত নাযিল করেছেন, তার মধ্যে এটি হচ্ছে যে সূরা নাজমে আছে না, সূরা নাজমে আলাকুমুজ যাকারু ওয়ালাহুল উনসা, তোমাদের জন্য পুরুষ, তোমরা তো ছেলে ভালোবাসো আর মেয়ে হলে তো জীবন্ত দাফন করে দাও, আর ওয়ালাহুল উনসা আল্লাহর জন্য মেয়ে, কারণ মক্কার বা আরবে মুশরিকরা তারা বলতো যে ফেরেশতাদেরকে নারী জাতি মনে করতো আর আল্লাহর মেয়ে মনে করতো, আল্লাহর জন্য মেয়ে কেন বলে, আল্লাহ ছেলে বলতে, তোমরা তো মেয়ে ভালোবাসে না, আর আল্লাহ সর্বশক্তিমান, তিনি যদি সন্তানই গ্রহণ করেন তো ছেলে সন্তান নেবেন, মেয়ে সন্তান কেন, আলাকুম যাকারু ওয়ালাহুল উনসা, এই ভাগ কেন? তিলকা ইযান কিসমাতুন দিজা, এই ভাগ বন্টন তো বড় বাঁকা ভাগ বন্টন, যে নিজের জন্য তো একেবারে ছেলে, মোটামোটা ছেলে, আর আল্লাহর জন্য সব দুর্বল অসহায় মেয়ে, এই ভাগ কোথা থেকে পেলে? বহু আয়াত রয়েছে এর খণ্ডনে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর সন্তান সন্ততি ছেলে মেয়ে সাব্যস্ত করা কত বড় যে অপরাধ, বহু আয়াত রয়েছে এই সম্পর্কে। একটি আয়াত সূরা মারিয়ামের, যারা আল্লাহর জন্য সন্তান সন্ততি সাব্যস্ত করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? একটি আয়াতে বলেছেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু আন দাউ লিরহমানি ওয়ালাদা, আল্লাহু আকবার, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারন, মনে হচ্ছে যে আকাশ কি হবে, চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যাবে, অতনশাকুল আরযু, আর জমিন কি হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, যে ধ্বংস হয়ে যাবে, জমিন ফাটল ধরে ভূমিকম্প হয়ে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর মনে হচ্ছে পর্বতমালা সবগুলি ধসে ধসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিসের জন্য? আন্দাউলির রহমানে ওয়ালাদা, এই অপরাধী এই কথা শুনে পাহাড় এত প্রভাবিত হবে, জমিন এত প্রভাবিত হবে, আকাশ সমূহ এত প্রভাবিত হবে যে আন্দাউলির রহমানে ওয়ালাদা, তারা এই দাবি করে বসলো যে রহমানের সন্তান সন্ততি রয়েছে, ঈসা আলাইহিস আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, ওজার আল্লাহর পুত্র, ফেরেশতাগণ আল্লাহর মেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ব্যক্ত করেছেন তাদের এই কুফুরির অপরাধকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে বিনা কোন নমুনা দেখে সৃষ্টিকারী, কারণ মানুষ যারা কিছু আবিষ্কার করে তারা কিছু না কিছু দেখে আবিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু দেখে না, যে আগে এরকম কিছু ছিল, নমুনা ছিল, নমুনা দেখে তৈরি করা খুব সহজ। দেখেন একটা জিনিস তৈরি হচ্ছে, জাপানে প্রথম তৈরি হচ্ছে, তারপরে তার ডুপ্লিকেট যেখানে সেখানে তৈরি হচ্ছে, চায়না ডুপ্লিকেট তৈরি করছে, হ্যাঁ সিঙ্গাপুর ডুপ্লিকেট তৈরি করছে, পরিচালনা করছে না, খুব সহজ। কিন্তু প্রথমবার যে তৈরি করেছে এটা হচ্ছে ব্রেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন পৃথিবী সবকিছু, এত সুন্দর মানুষ, বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই সবকে প্রথমবার সৃষ্টি করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আল্লাহ বলছেন তার কি করে সন্তান হতে পারে, ওয়ালাম তাকুন লাহু সাহেবা, অথচ তার কোন বিবি নেই, তার কোন সঙ্গিনী নেই, সাথী নেই, আল্লাহর কি স্ত্রী আছে? আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়ালাম তাকুন লাহু সাহেবা ওয়া খালাকা কুল্লা শাই, বরং আল্লাহ রাব্বুল সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক, ঈসা আলাইহিস সালামের মখলুক, ওজাইর আল্লাহর মখলুক, মালায়েকা ফেরেশতাগণ আল্লাহর মখলুক, ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, আল্লাহ বলছে তারা বলে যে রহমান আল্লাহ কি করেছেন, সন্তান সাব্যস্ত করেছেন, নিজের জন্য সন্তান গ্রহণ করেছেন, লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, চরম অপরাধের কাজ তোমরা করলে, চরম অপরাধের আকীদা নিয়ে আসলে। আর আল্লাহর জন্য সমীচীন না, উচিত না যে তার সন্তান হতে পারে, আল্লাহর জন্য সন্তান হতেই পারে না। এই আল্লাহ কেন বললেন আল্লাহর সন্তান হতেই পারে না? লাম ইয়ালিদ, এই আয়াতের অংশটুকুর তাফসীর, আল্লাহ কি বলছেন, ওয়ামা ইয়ানবাগিলুর রহমানে আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহর জন্য এটি হতেই পারে না, সমীচীন নয়, উচিত নয় যে তিনি সন্তান সন্ততি গ্রহণ করবেন। আমরা সন্তান সন্ততি গ্রহণ করি, বরং তার জন্য আগ্রহী, অত্যন্ত তার জন্য উদ্গ্রীব হই আমরা, কত যে আগ্রহী, যে একটা ছেলে মেয়ে হইতো, একটা ছেলে হইতো, একটা মেয়ে হইতো, কেন হয় না, কত পরেশান মানুষ যাদের হয় না, যাদের বিলম্ব হয়, আল্লাহর জন্য এটি উচিত নয় যে তিনি সন্তান সন্ততি গ্রহণ করবেন, কেন? এই একমাত্রকে শুনে রাখেন, যে ব্যক্তি সন্তান সন্ততি গ্রহণ করে কি উদ্দেশ্যে গ্রহণ করে, দুইটি উদ্দেশ্য থাকে, দুইটি উদ্দেশ্য থাকে, আল্লাহর ক্ষেত্রে দুইটির কোন একটি উদ্দেশ্য নেই। মানুষ আমরা যে সন্তান সন্ততির ক্ষেত্রে আগ্রহী, দুইটি উদ্দেশ্য, একটি হচ্ছে যে পার্থিব জগতে আমার সহযোগী হবে, একটি উদ্দেশ্য হচ্ছে যে ছেলে মেয়ে এরা কি করবে, আমার সহযোগিতা করবে পার্থিব জগতে। একদিন তো বৃদ্ধ হয়ে যাব, তখন ছেলে মেয়েরা থাকলে কাজ দিবে, ছেলে থেকে কাজ দিবে, এটা তো ভালোই স্পষ্ট, ছেলে বড় হবে, সাবালক হবে, কাজকর্ম করতে লাগবে, তখন বাড়িতে আমি বসে যাব। কত লোক আছে যারা বিদেশে থাকতো, ছেলেকে বিদেশে নিয়ে এসে দেখে দেবো যে বাবা তুমি এখন কাজকর্ম করো, আমি গিয়ে বাড়িতে বসি, আল্লাহ বিল্লাহ করি, করছে না, এই আশা নিয়ে ছেলেকে বড় করছে। যদি কারো ছেলে না হয়, মেয়ের ক্ষেত্রে একটু আশা রাখে যে বুড়ো বুড়ো হয়ে যাওয়ার পরে মেয়ে যদি ভালো হয়, মেয়ের জামাই যদি ভালো হয়, তো তারা তো একটু দেখাশোনা করবে, বার্ধক্য দেখাশোনা তো করবে। তাহলে দেখেন ছেলে মেয়ে সম্পর্কে একটা আশা যে তারা আমাদের সহযোগিতা করবে, সাহায্য করবে, এমন সময় যে সময় আমরা অচল হয়ে যাবো, হয়তো আল্লাহর ক্ষেত্রে এটি প্রযোজ্য, আল্লাহ কখনো দুর্বল হয়ে যাবেন, আল্লাহর কোনো বার্ধক্য আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মানুষ সন্তান সন্ততির মুখাপেক্ষী যে উদ্দেশ্যে সে উদ্দেশ্য আল্লাহর ক্ষেত্রে নেই। এক দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সন্তান সন্ততি গ্রহণ করার, যে আমার প্রজন্মকে যাতে করে রাখা যায়, আমার প্রজন্ম যাতে করে আগামীতে থাকে, কেয়ামত পর্যন্ত এই সিলসিলা আমার বংশের থাকে। আমি মরে যাব কিন্তু আমার ছেলে মেয়েরা থাকলে আমার নাম থাকবে যে অমুকের ছেলে রে, অমুকের ছেলের ছেলে রে, নাতি রে, অমুকের পোতা রে, অমুকের নাতনি রে, অমুকের এই রে, অমুক বংশের লোক, অমুক আলেমের বংশ, অমুক ডাক্তারের বংশ, এরা ঠিক না, অমুক চৌধুরীর বংশ, অমুক জমিদারের বংশ, এসব আশা রাখে যে আমার ছেলে মেয়ে থাকলে আমার নামটা থাকবে। আর যদি ছেলে মেয়ে না থাকে, বন্ডা হয়, বাঁজা লোক হয়, মারা গেল শেষ, ওর নাম গন্ধ পর্যন্ত থাকবে না, ঠিক না। তো তাহলে দ্বিতীয় উদ্দেশ্য ছেলে মেয়ে কামনা করার মানুষের হচ্ছে যে আমার নাসল বা জেনারেশন প্রজন্মটা বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। আর যদি ছেলে মেয়ে না জন্মায় তাহলে এখানে প্রজন্ম শেষ, বুড়াবুড়ি মরে গেলাম, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কি এটা আছে যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন না, তখন ছেলে হিসা কাজ দিবে, ওজার কাজে আসবে, এটি কি প্রযোজ্য? না। তাহলে দুইটি উদ্দেশ্যে ছেলে মেয়ে মানুষ কামনা করে, এই দুইটি আল্লাহর জন্য প্রযোজ্য যখন নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আন্নায় কোন লাহুল ওয়ালাদ, তার জন্য কি করে সন্তান সন্তিত হতে পারে? মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, ওয়াকালু তাখাযার রহমান ওয়ালাদা, ইহুদি নাসারা এই মুশরিকরা মক্কা মুশরিকরা তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, সুবহানাহ, আল্লাহ পাক ও পবিত্র এসব থেকে। আল্লাহ তাহলে প্রজন্ম বাকি রাখতে হবে এ থেকেও পাক, সাহায্য আগামীতে গিয়ে সাহায্য সহযোগিতা নিতে হবে তা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দুর্বলতা থেকে পাক, কিন্তু আমি আপনি দুর্বল, সুবহানাহ। তারপরে বলছেন বাল ইবাদুন মুকরামুন, বরং এই ফেরেশতাগণ আল্লাহর মেয়ে নন, তারা কি সম্মানিত আল্লাহর বান্দা, লায়াস বেকুনহু বিল কওল, আল্লাহর আদেশের আগে তারা বাড়েন না, ওহুম বি আমরিহি আমালুন, তারা আল্লাহর আদেশ মোতাবেক কাজ করে, ওয়াজালু বাইনাহু বাইনাল জিন্নাতি নাসাবান ওয়া লাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের খণ্ডন করেছেন। এইভাবে বহু আয়াত রয়েছে কোরআনে কারিমে যাতে আল্লাহ রাব্বুল আলামিন যে কত রাগান্বিত হন, আল্লাহর যে কত ক্রোধ হয় এইরকম বদ আকিদা পেশ করলে খ্রিস্টানদের আকিদা, ইহুদিদের আকিদার উপর, তা আল্লাহ উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস শুনে, আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, লা আহাদ আসবারা আলা আযা সামিআহু মিন আল্লাহ, আল্লাহর মতো কেউ কষ্টের উপর ধৈর্য ধারণ করেনি, আল্লাহর মতো কেউ কষ্টের উপর সবর করেন না, ধৈর্য ধারণ করেন না, ইয়াজআলুন লাহু ওয়ালাদ, তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, অথচ আল্লাহ রাব্বুল তাদেরকে রেজিক দান করে, ইয়ারযুক কহুম ওয়া ইউআফিম, তাদেরকে সুস্থ রাখেন। আর মানুষকে যদি এরকম কষ্ট দেওয়া হতো তাহলে কোনদিন তাকে ছেড়ে দিত না, শাস্তি দেওয়া হলে শাস্তি দিত, ধ্বংস করে দেওয়া হলে, মেরে দেওয়া হলে মেরে দিত, খুন করে দেওয়া হলে খুন করে দিত, এই মানুষ করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল কত যে ধৈর্য ধারণ করেন যে এরা কষ্ট দেয় তারপরে তাদেরকে রেজিক দেয়, তাদেরকে সুস্থতা দান করে। আর একটি হাদিস বুখারী শরীফে রয়েছে, আবু হুরায়রা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাযাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে মিথ্যা মিথ্যুক সাব্যস্ত করেছে, যে আল্লাহ নেই বা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেছে, কাযাবানি সব ক্ষেত্রে হতে পারে, ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, অথচ আদম সন্তানের জন্য এটি উচিত নয়, ওয়া সাতামানি, আর আমাকে তারা কি করেছে, গালি গালাজ করেছে, সাতাম মানে গালি দেওয়া, আমাকে গালি দিয়েছে, তারা অকথ্য ভাষা বলেছে আমার সম্পর্কে, ওয়ালাম ইয়াকুল্লাহু যালিকা, আদম সন্তানের জন্য এটি জায়েজ নয়, হারাম যে আল্লাহকে গালি দিবে, আল্লাহ সম্পর্কে অকথ্য কথা বলবে, অকথ্য ভাষা বলবে। ফাআম্মা তাকযিবুহু ইয়ায়া, এখন আল্লাহ বলছেন আমাকে কেমন করে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফাকাউলুহু, এক শ্রেণীর আদম সন্তানের কথা, লাই ইয়ুইদানি কামা বাদানি, আমি মরে যাওয়ার পরে আমাকে আল্লাহ পুনরায় কি করবেন না, জীবন দান করবেন না, উঠাবে না, পুনরুত্থান আমাদের হবে না, কেয়ামত হবে না, বিচার হবে না, মরে গেলাম মাটিতে মিশে গেলাম, আর কি আছে পরকালের কোন চিন্তা নেই তাদের, নাই ইদানি কামা বাদানি, প্রথমবার যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, করেছেন করেছেন সৃষ্টি করেছেন, সৃষ্টি করা যদি মানে তো আবার যে আল্লাহ ফেরাবেন তা মানে না। আর আজকাল তো অসংখ্য মানুষ আদম সন্তান যারা আল্লাহ প্রথম সৃষ্টিকে মানে না, আর পুনরায় যে আবার আল্লাহ রাব্বুল জীবন্ত করবেন তাও মানে না, না আখিরাতকে মানে, না আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদই মানে, না আল্লাহকে খালেক সৃষ্টি করতেই মানে, ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানু আলাইয়া মিন ইয়াদাতিহি, অথচ দ্বিতীয়বার পুনরায় সৃষ্টি করা প্রথমবার সৃষ্টি করার চাইতে কঠিন নয়, বরং তুলনায় অনেক সহজ, প্রথম সৃষ্টি যে আল্লাহ করতে পেরেছেন পুনরায় জীবিত করতে তাকে কি মুশকিল। ও আম্মা সাত মহু ইয়ায়, আর আদম সন্তান যে আমাকে গালি দেই তার ব্যাখ্যা কি? ফাকাউলুহু, তাদের এই কথা হচ্ছে আমার জন্য গালি। ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে যে আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করেছেন, এটি আল্লাহকে গালি দেওয়া। যে বলল ওজাইর ইবনে আল্লাহ, যে বলল যে ঈসা জিসাস সন অফ গড, সেই ব্যক্তি আল্লাহকে কি করল? গালি দিল। তাহলে আজকে প্রত্যেক খ্রিস্টান আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিচ্ছে এই কুফরি আকীদা দিয়ে। ওয়া আনাল আহাদুস সামাদ, অথচ আমি এক ও একক, আমি অমুখাপেক্ষী আর সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম আলিদ, আমি জনক নই। ওয়ালাম উলাদ, আর আমি জাতক নই। ওয়ালাম ইয়াকুল্লি কুফুয়ান আহাদ, আর আমার কেউ সমতুল্য নেই। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এই সূরা ইখলাসের তাফসীরের ক্ষেত্রে। জি, সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস তো জানাই আছে, কে বলতে পারেন সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে, মহত্ব সম্পর্কে? কোরআনের, কোরআনে করিমের এক তৃতীয় অংশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে আবু দাউদ নাসাইতে যে ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, এই সূরা ইখলাস কোরআনের তৃতীয় অংশের সমপরিমাণ। তা'দিলু মানে বরাবর, সমপরিমাণ। তো কোরআনে করিমের এক তৃতীয় অংশের সমান, বরাবর, এর অর্থ কি? এর অর্থ কি? এই একটি অর্থ যা সাধারণ মানুষরাও জানে আর আলেম আলেমরা বয়ান করে থাকে আর খুব সহজে আপনারা বলবেন, কি? যে কোরআনে করিমের এক তৃতীয় অংশ পড়ে তেলাওয়াত করে যা সওয়াব হয় তা সূরা ইখলাস একবার পাঠ করে তেলাওয়াত হবে। তাহলে তিনবার সূরা ইখলাস যদি কেউ পাঠ করে তাহলে কোরআনে করিমের যেন সে কোরআনে করিম খতম করলো, শেষ করলো, ঠিক না? এটা সাধারণ লোকদের তাফসীর এবং সবাই জানে এই তাফসীর। আর একটি তাফসীর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, শুনে রাখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা তো স্পষ্ট বলেননি যে ফিল আজরি সাফিস সওয়াবে, সওয়াবের দিক দিয়ে নেকির দিক দিয়ে কথা কি বলেছেন? বলেছেন যে কোরআনে করিমের তিন ভাগের এক ভাগের সমান বলেছেন, তা আদল সুলসাল কোরআন। তাহলে এর ব্যাখ্যা তারা কি বলেছেন? তারা বলছেন এই ব্যাখ্যা হতে পারে, সেটি হচ্ছে যে কোরআনে করিমের বিষয়বস্তুর দিক দিয়ে এক তৃতীয় অংশ, এক তৃতীয় অংশের সমান। কোরআনে করিমের বিষয়বস্তুর দিক দিয়ে সূরা ইখলাস হচ্ছে কিসের সমান? এক তৃতীয় অংশ। কেমন করে? এইভাবে যে কোরআনে করিমে তিনটি মুখ্য বিষয়বস্তু রয়েছে। কোরআনে করিমে বহু বিষয়বস্তু আছে, ছোট ছোট বিষয়বস্তু, কিন্তু মুখ্য মানে আসল টপিক বিষয়বস্তু, আলোচ্য বিষয় কোরআনে করিমে রয়েছে তিনটি। একটি হচ্ছে আকীদা, একটি হচ্ছে আকীদা বা তাওহীদ বলতে পারেন, তাওহীদ বা আকীদা বলেন একটি। দ্বিতীয় হচ্ছে আহকাম, বিধিবিধান, কি করণীয় কি বর্জনীয়, আকিমুস সালাহ, কুতিব আলাইকুমুস সিয়াম, হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, হ্যাঁ, আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ালা তাকরাবুজ জিনা, লা তাকুলুর রিবা, তাই না, আস-সারিক ওয়াস-সারিকাতু ফাত্তাঈদু, এগুলো কি সব? এই সমস্তগুলি এইরকম বহু রয়েছে আহকাম, বিধিবিধান, মাসলা মাসাইল, মাসলা মাসাইল, ওয়ারাসাতের ধন সম্পদের ভাগ বন্টন ইত্যাদি, ঋণ আদান প্রদান ইত্যাদি যত রকমের মামলাত রয়েছে সবগুলি এতে সামিল। আহকামের মধ্যে সে এবাদতের আহকাম হোক আর মামলাত আদান প্রদানের আহকাম হোক, দ্বিতীয় বিষয়বস্তু। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে আল কেসাস, ঘটনাবলী, আম্বিয়া কেরামের ঘটনাবলী হোক, আর আম্বিয়া কেরামদের যে বিভিন্ন জাতি ছিল সেই সব জাতি, সে সৎ জাতি হোক অসৎ জাতি হোক, তাদের ঘটনাবলী হোক, সৎ জাতির ঘটনাবলী আল্লাহ বর্ণনা করে উৎসাহিত করেছেন, তোমরা ওইরকম হও তাহলে তোমরা সফলকাম হবে, তাদের মতো হও, আর অসৎ জাতির ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন আদ সামুদ আর নূহ আলাইহিস সালামের কম, লূত আলাইহিস সালামের কম, বিভিন্ন কমের কথা আল্লাহ বর্ণনা করার পরে তাব্বাতিয়া আবু লাহাব, আবু লাহাবের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলেছেন তাদের মতো হইও না, নাহলে ওইরকমই ধ্বংস পতিত হবে, দুনিয়া এবং আখেরাতকে ধ্বংস করবে যেমন তারা করেছেন। তিনটি বিষয়বস্তু মনে থাকবে কোরআনে করিমের, একটি হচ্ছে তাওহীদ আকীদা আর আহকাম মুসলিম মাসাইল, তৃতীয় হচ্ছে কেসাস, কেসাস কাসাস দুটি চলে, হ্যাঁ, কেসা তুমি জমা, যেহেতু কেসাতে কাসরা আছে কেসাসও চলে আর কাসাসও, কোরআনে করিম ফাকসুসুল কাসাসা আল্লাহ বলেছেন কেসাসও হয়। তো ঘটনা বলি, কিসা কাহিনী, সত্য সত্য কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন, হাবিলের ঘটনা সত্য লোকের ঘটনা বলেন, হাবিলের মতো হোক, ধৈর্য ধারণ করো, নিজেকে কন্ট্রোল করো, আর কাবিলের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, কাবিলের মতো হেও না, ইব্রাহিমের সাথে ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ, ফেরাউনের ঘটনা বর্ণনা করেছেন, মুসার ইসলামের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রাবুল আলমিন, এইভাবে সৎ অসৎ সবার ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রাবুল আলমিন। যেগুলিতে উপদেশ রয়েছে, ওই ওই ক্ষেত্রগুলিকে বিশেষ করে আল্লাহ বর্ণনা করেছেন যেগুলিতে আমাদের জন্য জ্ঞান রয়েছে, উপদেশ রয়েছে, আমাদের সংশোধন হবে ওই সব পড়ে শুনে। ইউসুফ আলাইহিস সালাম ঘটনা বর্ণনা করেছেন, আর তার সৎ ভাই যারা দুষ্টমি করেছিল, যারা জুলুম অত্যাচার করেছিল, জালেমের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, মজলুমের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। সুরা ইখলাসকে সুলুসুল কোরআন, কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয়েছে, এক তৃতীয় অংশ। তাহলে সুরা ইখলাসের বিষয়বস্তু কি? তাওহীদ ও আকীদা। তাতে বললাম কয়টি আকীদা রয়েছে? আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, পাঁচটি আকীদা রয়েছে। সুরা ইখলাস সম্পর্কে তাহলে এই ফজিলত শুনে ইন্না লা তা'দিলু সুলুসাল কোরআন। আরেকটি কথা বলি, যে কোরআনের এক তৃতীয় অংশের বরাবর বরাবর হওয়ার মানে এই নয়, বরাবর হওয়ার মানে এই নয় যে সব ক্ষেত্রে ওই গোটা কোরআনের কাজ করবে বা দশ পারা কোরআনের কাজ করবে। বরাবর নেকির দিক দিয়ে বরাবর হতে পারে আর বিষয়বস্তুর দিক দিয়ে বরাবর হতে পারে, ঠিক না? জি, মানে তিন ভাগের এক ভাগ এর বরাবর হতে পারে। কিন্তু বরাবর হওয়ার মানে এই নয় যে তার কায়েম মকাম হবে, মানে তার কাজ চালিয়ে দিবে। সুরা ইখলাস দশ পারা কোরআনের কাজ চালিয়ে দিবে, একথা বলা যাবে না? বলা যাবে না। এটা তো এইভাবে বুঝেন কিন্তু বাস্তবে বুঝেন, কোরআনে কারিমের দশ পারার মধ্যে সুরা ফাতিহা আছে কিনা? সুরা ফাতিহা আছে তো? কেউ যদি বলে যে আমি তিনবার সুরা ইখলাস পড়ে নিব আর আলহামদুলিল্লাহ সুরা পড়বো না, আমার নামাজ কেন হবে না? আরে সুরা ফাতিহা পড়লেই যখন নামাজ হয়, আমি তো তিনবার সুরা ইখলাস কোনো আল্লাহ পড়লাম, তাহলে তার মধ্যে তো সুরা ফাতিহা চলিয়ে আসলো, তো আমার নামাজ কেন হবে না? ধরে সানা পড়ার পরে তিনবার পড়ে, এইরকম নামাজের ফতোয়া কি দিবে? নামাজ হবে আমি তো 30 তারা কোরআন পড়ে ফেললাম, ওর সমান পড়ে ফেললাম, তার মধ্যে সুরা ফাতিহা আছেই তো, কাজ তো হয়ে গেল, চলবে? তাকে বলবো যে না, বরাবর হওয়ার মানে এই নয় যে 30 পারা কোরআনের কাজ করবে, পুরো কাজ করবে, তার কায়েম মকাম স্থলাভিষিক্ত হয়ে যাবে তা নয়। অনেক সময় বরাবর হলেও একজন আরেকজনের কাজ চালাতে পারে না, একজন আরেকজন স্থলাভিষিক্ত হতে পারে না। তার একটি বাস্তব উদাহরণ এটি দেওয়া হলো। জি, সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস বলে তিরমিজি আর নাসাইতে আছে, বলছে আকবাল তো মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি আর রাজুলান ইকরা কুল আল্লাহু আহাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, একজন লোককে পড়তে শুনলেন সূরা ইখলাস, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল, তার জন্য অবধারিত হয়ে গেল ওয়াজাবাত। কুল তো আমা ওয়াজাবাত, আমি বললাম যে কি ওয়াজিব হলো তার জন্য, কি অবধারিত হলো? কালা আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি বলছেন হাসানুন সহীহুন গরীবুন, তাহলে বোঝা গেল হাদিস হচ্ছে সহীহ। এই সূরা ইখলাস কোন কোন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তা মনে রাখতে হবে, কেন এটা হচ্ছে আমাদের আমলের ক্ষেত্র। কোন কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? ফজরের সন্নতের দ্বিতীয় রাকাতে, জি, বেতারের তৃতীয় রাকাতে, জি, আর হ্যাঁ রাকাতে তাওয়াফ, তাওয়াফের যে দুই রাকাত তার শেষ রাকাতে, আচ্ছা, আর মাগরিবের সন্নতের শেষ রাকাতে। এটা হাদিস জানা নেই নাকি আপনাদের? মাগরিবের সন্নতের শেষ রাকাতে, চারটি নামাজ, নামাজের ক্ষেত্রে শুধু চারটি নামাজ হয়ে গেল, বেতার নামাজ, ফজরের সন্নত নামাজ, মাগরিবের সন্নত নামাজ আর তাওয়াফের নামাজ, এই চার নামাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়েছেন? শেষ রাকাত সূরা ইখলাস পড়েছেন। হিকমত কি? হিকমত, সন্ধ্যাবেলা মাগরিবের সময় সূরা ইখলাস পড়লেন আর আল্লাহর তাওহীদের একত্রে ইখলাসের ঘোষণা করলেন, আল্লাহ সারাদিনের পরে সন্ধ্যা হলো তোমার ইখলাসের ঘোষণা করছি, রাতে আমি মুওয়াহিদ, তাওহীদবাদী, আমি মুখলিস, আমি আলা লিল্লাহি দ্বীনুল খালিস, একমাত্র খালিস দিন হচ্ছে ইবাদত বন্দী হচ্ছে আল্লাহর জন্য, ঘোষণা করে দিলাম সন্ধ্যাবেলা। আবার যখন সমস্ত রাতের নামাজ পড়া শেষ হয়ে গেল, রাতের ইবাদত বন্দী শেষ হচ্ছে বেতর দিয়ে, আল্লাহর কাছে ঘোষণা করে আল্লাহ সারাদিন যা ইবাদত বন্দী করলাম, রাত্রে যা ইবাদত বন্দী করলাম, নফল করলাম, ফরজ করলাম, তারপরে আবার ঘোষণা করছে, পুনরাবৃত্তি করছে, কিসের? তাওহীদের ঘোষণা করছে, আল্লাহ আমি তাওহীদের উপর আছি। সকাল যখন হইল, ফজর সুন্নাত পড়লেন, হ্যাঁ ঘুম ভাঙল, আল্লাহ তুমি আবার হায়াত দান করলে, হ্যাঁ মরণ ঘনিয়েছিল, অন্নম আখুল মত, নিদ্রা হচ্ছে ঘুম হচ্ছে মরণের ভাই, মরণ থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়েছ, আল্লাহ আরো কিছু সময় দিয়েছ, অবসর দিয়েছ, আল্লাহ তাওহীদের আবার ঘোষণা করে আমার দিন আরম্ভ করছি। এইভাবে তাওয়াফের সময় তাওয়াফ করে আপনি যখন নামাজ পড়ছেন, নামাজের সূরা ইখলাস পড়ছেন, এর মাধ্যমে ঘোষণা করছেন যে আল্লাহ মুশরিকরা এই কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করে মুশরিক হয়েছিল, তারা শিরিক করতে এই জায়গায়, আমি তোমার তাওহীদ আর সহিহ আকীদার ঘোষণা করছি আল্লাহ। এগুলো হচ্ছে হিকমত, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পড়েছেন। আরেকটি কথা এখানে বলি যে সূরা কাফেরুনের অপর নাম সূরা ইখলাস, কারণ ওতেও আল্লাহর একত্রে ঘোষণা করা হয়েছে, আর কুফুরকে অস্বীকার করা হয়েছে, কুফুর থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে। এই জন্য দুই সুরা ইখলাস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নামাজগুলি পড়তেন, দুই সুরা ইখলাস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নামাজগুলি পড়তেন। এছাড়াও বেশ কিছু ঘটনা আছে সুরা ইখলাসের ফজিলত সম্পর্কে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লোককে কোন এক অভিযানে, মানে যুদ্ধে, যে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেতেন না, সারিয়া অভিযানে পাঠিয়েছিলেন। ওয়াকানা ইকরাউ লি আসহাবি ফি সালাতিন, তিনি ইমাম ছিলেন, হয়তো নেতা ছিলেন, তাদের নামাজে যে সুরা পড়তেন, সুরা ফাতিহার পরে যে কোনো সুরা পড়লে ফায়াখতিমাতু কুল আল্লাহু আহাদ, শেষখানে প্রত্যেক রাকাতে কুল আল্লাহ পড়তেন। ফালাম্মা রাজাউ তারা ফিরল, যা কারু জালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উল্লেখ করলেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমাদেরকে নামাজ পড়াইলেন আপনার এই আমির। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সালুহু লি আইয়ে শাইইন ইয়াসনাউ জালিকা, তাকে জিজ্ঞাসা করো যে এই কাজ কেন করলো সে, এইভাবে প্রত্যেক রাকাতে সুরা ইখলাস কেন পড়েছে। ফাসআলু লুকরা জিজ্ঞাসা করল, ফাকালা লি আন্নাহা সিফাতুর রাহমা, কারণ এতে আল্লাহর গুণাবলী রয়েছে, পাঁচটি গুণাবলী রয়েছে। ও আনা উহিব্বান আকরা বিহা, আমি এই পাঁচটি গুণাবলী আল্লাহর সুরা ইখলাস পড়াকে আমি ভালোবাসি, আমি একে মহব্বত করি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আখবিরুহু, তাকে জানিয়ে দাও, আন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহর সিফাতকে গুণগুলিকে ভালোবাসে, সে সুরা ইখলাসকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। এই একটি ঘটনা, একটি ঘটনা এর চাইতে একটু পার্থক্যের সাথে, একজন লোক কোবাই ছিল মসজিদে, কোবাই কানা রাজুলুন মিনাল আনসারে, আগের হাদিসটি রয়েছে বুখারীতে, এটিও বুখারীতে রয়েছে, রাওয়াল বুখারী থেকে তাবিস সালা কিতাব উস্তারে রয়েছে, আনাস বিন মালিক থেকে বর্ণিত। কানা রাজুলুন মিনাল আনসার ইয়াউমান ফি মসজিদে কোবা, মসজিদে কোমার ইমাম ছিলেন তিনি। ফাকানা কুল্লামা ইফতাতাহা সূরাতান, যে কোন সূরা শুরু করলে আগে কুল আল্লাহ, আর আগের ব্যক্তি পরে কুল আল্লাহ। তাহলে ঘটনা তাহলে দুটি, একটি ঘটনা নয়, আর একটি সফরের ঘটনা, আর একটি মসজিদে কোবার ঘটনা। কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহা লাহুম ফি সালাতি মিম্মা ইয়াকরাউ বিহি ইফতাতাহা বিকুল আল্লাহ আহাদ, প্রথম আলহামদুলিল্লাহ সূরার পরে কুল আল্লাহ আহাদ দিয়ে শুরু করতেন, হাত্তা ইয়াফরুগ মিনহা, ফারিগ হয়ে সুম্মা কানা ইয়াকরাউ সূরাতান উখরা মা, তারপর অন্য আরেকটি সূরা পড়তেন। তাহলে এরকম করলে করা যেতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি তাকরির, স্বীকৃতি, অনুমোদন। ওয়াকানা ইয়াসলাউ যালিকা ফি কুল্লি রাকা, প্রত্যেক রাকাতে তার আমল ছিল, প্রত্যেক রাকাতে ওই আগের লোকের মত। ফাকাল্লামাহু আসহাবুস সাথীরা বললেন যে এরকম কেন করছেন আপনি, আর কি সূরা মুখস্থ নাই, প্রত্যেক সূরা সূরা ফাতিহার পরে কুল আল্লাহু আহাদ কুল আল্লাহু আহাদ। ওয়াকানা ইয়াসলাউ যালিকা ফি কুল্লি রাকা, ফাকাল্লামাহু ফাকালু ইন্নাকা তাফতাহু বিহাদিহি সূরা সুম্মা লা তারা আন্নাহা তুজজিউকা হাত্তা তাকরা বিল উখরা। সাথীরা বললেন, আচ্ছা ঠিক আছে, কুল আল্লাহ পড়ে নিলেন তো যথেষ্ট, আবার আরেকটি পড়তে হবে, আবার কেমন আপনার আমল? তখন তিনি কিন্তু শক্ত মানুষ ছিলেন, তারা পরামর্শ দিলেন যে হয় শুধু শুধু কুল আল্লাহ দিয়ে পড়েন, আর না হলে অন্য সুরা পড়েন। বলছেন, ফাকালাম্মা আনা বি তারিকি হা, শোনো আমি এ কুল আল্লাহ ছাড়ব না, সুরা ইখলাস আমি ছাড়ব না। ইন আহবাব তুমান আমুম আন আউম্মাকুম বিযালিকা ফালতু, যদি তোমরা ভালোবাসো তাহলে তোমাদের ইমামতি করব, ওয়াইন কারে হতুম তারাক তো কুমার, যদি তোমরা না পছন্দ করো তাহলে তোমাদের ইমামতি ছাড়লাম, মাছ তালাম, তোমরা নিজের ইমামতি ধরে নাও, তোমরা ইমাম খুঁজে নাও তোমরা। হ্যাঁ, একবারে ক্লিয়ার কথাবার্তা। ওয়াকানু ইয়ারাউনাহু আন্নাহু মিন আফযালিহিম, তারা বিবেক বিবেচনা করে দেখলেন যে এত বেশি পড়াশোনা আমাদের মধ্যে, এ বেশি কোরআন হেফজ রাখে, এর তাজবীদ সুন্দরী আমাদের মধ্যে যোগ্য, তাহলে একে কেমন করে ছাড়বো, ইমাম ছাড়া যাবে না তো। ওয়াকারিহু আন ইয়াউমাহুম গায়রুহু, ওর ছাড়া অন্য ইমামকে তারা পছন্দ করতে পারলেন না। ফালাম্মা আতাহুমুন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারুহুল খাবারা, তারা মসজিদে কোবার ওখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন এই খবর। ফাকালা ইয়া ফালান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফালান, এ অমুক, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুকা, তোমার সাথীরা যে পরামর্শ দিয়েছে যে কখনো কখনো সূরা ইখলাসে শুধু পড়ো, কখনো কখনো অন্য সূরা পড়ো, তুমি এরকম কেন করছো প্রত্যেক রাকাতে? ওয়ামা হামালাকা আলা লুজুমি হাযিহি সূরা ফি কুল্লি রাকা, প্রত্যেক রাকাতে তুমি একবারে বাধ্যতামূলক যে সূরা ইখলাস পড়বে এরকম কেন করো? কালা ইন্নি উহিব্বুহা, আমি এই সূরাকে কি করি, ভালোবাসি। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা, তোমার এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে, আদখালাকাল জান্নাহ। হা কাযা রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি এই হাদিস বর্ণনা করেছেন, কিন্তু হাদিসটি তালিক রয়েছে এবং মুআল্লাক হাদিস, হাদিসের বিভিন্ন প্রকরণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মুআল্লাক, মুআল্লাক হাদিস ওই হাদিসকে বলা হয় যে হাদিসের প্রথম দিকের সনদের সিলসিলাকে উল্লেখ না করে কিছুটা বর্ণনা করা, অথবা সাহাবীর নাম দিয়ে বর্ণনা করে যে অমুক বর্ণনা করেছে এইভাবে। আর মজজুমান বিহি ইয়াকিনের সাথে, দেহতার সাথে বর্ণনা করেছেন, অর্থাৎ হাদিস দুর্বল নয়, সহি। ইমাম বুখারী রহমতুল্লাহ যেটি দেহতার সাথে সনদবিহীন বর্ণনা করেছেন, সেই হাদিসটি সম্পর্কে তিনি দায়িত্ব নিয়েছেন যে এই হাদিস সহি, সহি হাদিস আমি নিয়ে এসেছি। এছাড়াও আরো কয়েকটি রওয়ায়াত রয়েছে, এতটুকু যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। সূরা ইখলাস সম্পর্কে আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। কোরআন করিমের বাস্তবায়নে তৌফিক দান করেন, আল্লাহর তৌহিদ একত্রে যেন বাস্তবায়নে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আল্লিমনাল কিতাব ওয়া ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমনাল কিতাব ওয়া ফাক্কিহনা ফিদ্দীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো এবং তাকে কিতাবের তালিম দান করো এবং তাকে দ্বীনের জ্ঞান দান করো, ফিকহ দান করো, দ্বীনকে বোঝার তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই দোয়ার বরকতে বড়ই আলেম এবং ফাকিহ হয়েছিলেন, এমন মুফাসসির হয়েছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, এত বড় মুফাসসির কেউ ছিলেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। তো এই দোয়াটি আপনারাও নিজেরাও করবেন। দোয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লামহুল কিতাব, তাকে তুমি কি করো, কিতাবের ইলম দান করো, আর ফাকিহু ফিদ্দিন, তাকে দ্বীনের ফিকহ দান করো। আপনি দোয়া করবেন আল্লাহুম্মা আল্লিমনাল কিতাব বা আল্লিমনিল কিতাব, আল্লাহ আমাকে কিতাবের জ্ঞান দান করো, ও ফাক্কিহনি ফিদ্দিন বা ফাক্কিহনা ফিদ্দিন, আমাকে দ্বীনের বুঝ বা ফিকহ দান করো, দ্বীন বুঝার আর দ্বীনের বোধ শক্তি, দ্বীন সম্পর্কে ফিকহ জ্ঞান দান করো। এই দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়া ফাক্কিহুম ফিদ্দিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু বারিক লাহু ফিমা আতাইতাহু। দোয়া বলি জানেন না, জানেন না, দাম তাকে এগুলো মুখস্থ রাখতে হবে। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তার ধন সম্পদ বৃদ্ধি করে দাও, ওয়ালা দাও আর সন্তান সন্ততি বৃদ্ধি করে দাও, ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আর যা কিছু আল্লাহ তাকে দিবে তুমি তাতে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ, এত বরকত হয়েছিল, এত বরকত হয়েছিল ধন সম্পদে যে তিনি হিসাব রাখতে পারতেন না যে কোথায় তার জমি জায়গা বাগান আর ধন সম্পদ আছে, হিসাব ছিল না যে কোথায় আছে না আছে, খোঁজ খবরও ছিল না। আর তিনি বেঁচে থাকে এত আল্লাহ দীর্ঘ সময় তাকে আয় দিয়েছিলেন যে বেঁচে থাকাকালীন তিনি তার সন্তান 100 বেশি আর সন্তানদের সন্তান 250-300 মতো ছিল, তা দেখে তিনি মারা গেছেন, তা দেখে মারা গেছেন। যেটা বলছিলাম যে এই দোয়াগুলি করবেন, আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়ালা দাহু, দোয়া হচ্ছে নবী সাল্লামের, আপনি দোয়া আল্লাহুম্মা আকসির মা লানা ওয়ালা দানা ওবারিক লানা ফি মা আতাইতানা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, আল্লাহ ওবারিক লি ফি মা আতাইত, ঠিক আছে, ওটা দোয়ার কোন তো একটা অংশ, আর পুরোটাই করবেন, কারণ ধন সম্পদ চাওয়া তো না জায়েজ নয়। যদি আল্লাহর নেকির কাজে লাগাতে পারেন, মসজিদ বানাতে পারেন, মাদ্রাসা বানাতে পারেন, দিনী প্রতিষ্ঠান বানাতে পারেন, ইসলামিক ইন্ডাস্ট্রি নিজে একাই বানাতে পারেন, এখানে সৌদি আরব আল্লাহওয়ালা বান্দারা একা একটা বিশাল মাদ্রাসা, বিশাল একটা মসজিদ বানিয়ে দিচ্ছে, এরকম আল্লাহর বান্দা যদি আমাদের মধ্যে থেকে তৈরি হয় ইখলাসের সাথে এবং আল্লাহর এবাদত বান্দিকে আনুগত্যের কাজে যদি ধন সম্পদকে ব্যয় করে, তাহলে ধন আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। আর তা যদি হজম না করতে জানে তাহলে জাহমত, বিপদ।